الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. تعالى في الكلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون، ومن يفعل ذلك يلقى أثاما، يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا، إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات، وكان الله غفورا رحيما. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে সমাজ জীবনে মানুষকে চলতে হয়। মানুষ কখনোই একাকী এই পৃথিবীতে বসবাস করতে পারে না। সামাজিক জীবনে চলতে গেলে তাকে একই সঙ্গে তিনটি হক মোকাবেলা করতে হয়। তিনটা হক আদায় না করে কোনো মানুষ চলতে পারে না, কারণ মানুষ আর অন্যান্য জীবের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে তার নৈতিকতা, তার আধ্যাত্মিকতা, তার মানবতা। পশু এবং মানুষের মধ্যে সামঞ্জস্য আছে অনেকগুলো বিষয়ে, যেগুলো আপনারা জানেন। পশু খেয়ে পরে বেঁচে থাকে, মানুষও খেয়ে পরে বেঁচে থাকে। পশু যৌন ক্ষুধা আছে, যে জন্য পশুর বংশবৃদ্ধি হয়। মানুষেরও যৌন ক্ষুধা আছে, সেজন্য মানুষের বংশবৃদ্ধি হয়। এ দুটো ক্ষেত্রে মানুষ এবং পশুতে কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে গিয়ে পার্থক্য মৌলিকভাবে হচ্ছে যে মানুষের মধ্যে যে নৈতিকতা আছে সেটা পশুর মধ্যে নাই। সেজন্য পশুর সন্তান উলঙ্গ থাকলে ভালো দেখায়, মানুষের সন্তান উলঙ্গ থাকলে ভালো দেখায় না। ছোট্ট একটা বাচ্চা ছেলেকেও পর্যন্ত মা পোশাক পরায়, কাপড় পরায়, তাকে আদর করে, কাপড় পরিয়ে, কাপড় খুলে নয়। অথচ ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা কাপড় না পরিয়ে আলগা থাকলে আর বেশি আদর করতে মন চায়। এটুকু হল মৌলিক পার্থক্য। মানুষের মধ্যে আছে নৈতিকতা, মানবতা, আর এই মানবতার এই খোলস যখনই চলে যায়, নৈতিকতার খোলস যখনই চলে যায়, তখন মানুষ পশুত্বের নিম্ন স্তরে চলে যায়, রসুলের ভাষায় ইজালাম তাস্তাহে ফাসনামা শাইতা, যখন তুমি নির্লজ্জ হতে পারবে তখন তুমি যা খুশি তাই করতে পারবে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন, আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে, অতঃপর তাকে নিয়ে গেছি প্রত্যাবর্তন করেছি সর্বনিম্ন স্তরে। এই উচ্চ স্তর ও নিম্ন স্তরের মধ্যে কারণগুলো অনুসন্ধান করলে একটাই মাত্র কারণ পাওয়া যাবে, যে মানুষ যখন নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সে সর্বনিম্ন স্তরে নেমে যাবে, আর তখন সে যত রকম অপকর্ম করতে পারে। মানুষের মনুষ্যত্ব ধরে রাখার জন্য তাকে সবসময় তিনটা হক মেনে চলতে হয়। এক নম্বর হল তার হকুন নফস, নিজস্ব হক, নিজের জীবনের একটা চাহিদা আছে, তার উপরে মানুষ অন্য কাউকে অগ্রাধিকার দিতে পারে না। যখন আপনার নিজের মধ্যে পেট ব্যথা করবে, প্রচন্ড পেট ব্যথা করছে, আমাশয় ব্যথা, ছেলে বউ মা বাবা সবাই আপনার জন্য হাহুতাশ করছে, কিন্তু আপনার এই ব্যথা শরীর কেউ হতে পারবে না, এই ব্যথা আপনাকেই ভোগ করতে হবে। আপনার জ্বর হয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, এখানে অন্যের সমবেদনা সহানুভূতি হয়তো আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে কিন্তু দৈহিক রোগ দূর করবে না, তখন আপনাকেই এ কষ্ট ভোগ করতে হবে, আপনাকেই এর জন্য ওষুধ দিতে হবে, চিকিৎসা করাতে হবে, এটা আপনার হকুন নফস। ঘুম লেগেছে অথচ এখন ঘুমানোর সময় নয়, অথচ ঘুম না পড়লে আপনার দেহ বাঁচবে না। মা বললেন ঠিক আছে বাবা তুমি খেয়েও না ঘুমাও, হকুন নফস, প্রচন্ড ক্ষুধা, এখানে আপনাকে এখন খাওয়াটা বেশি জরুরি, না খেলে আপনি পড়ে যাবেন, আপনি ডায়াবেটিসের রোগী, কিছু হলে আপনাকে খেতে হবে, নাহলে আপনার এখানে পড়ে যাবেন, যে কোনো মূল্যে আপনাকে কিছু খাওয়াতেই হবে। তখন এই বিষয়গুলো হকুন নফস এর প্রত্যেকের মধ্যে আছে, এটাকে সবাই অগ্রাধিকার দিতে বাধ্য। এবার আসুন হকুল ইবাদ, বান্দার হক। মানুষ একাকে কিন্তু সমাজে চলতে পারে না, সে বান্দার হক আদায় করবে তবে সে পা বাড়াবে। আপনি রাস্তায় চলছেন, চলতে গেলেই আপনার গাড়ি লাগবে, ইজি বাইক হোক, রিক্সা হোক, ঘোড়ার গাড়ি হোক, বাস হোক, ট্রেন হোক, যাই হোক লাগবে, আপনাকে একজন বান্দার সাহায্য নিতে হবে। জুতো বায় দিতে হবে, জুতো আপনি তৈরি করতে পারেন না, আরেকজন বান্দার সাহায্য নিতে হবে। যেখানে আপনি যাবেন আরেকজন বান্দার সাহায্য নিয়ে আপনাকে চলতে হবে, তো তার হক আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ জুতা কেনার সময় চুরি করা যাবে না, চুরির টাকা দিয়ে জুতা কিনতে হবে। গাড়িতে ওঠার সময় আপনি জবরদস্তি করে ফ্রি চড়বেন না, গাড়ির ভাড়াটা দিতে হবে, ওর হক, যেহেতু সে আপনার জন্য মেহনত করছে, আপনার জন্য গাড়ি কিনেছে, আপনার জন্য আপনাকে সেবা দিচ্ছে রাস্তা চলার জন্য, তার হক আপনি আদায় করবেন না। প্রতিটি ক্ষেত্রে খেয়াল করে দেখবেন বান্দার হক আপনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে আরেকটা হক আছে, যেটা হকুল্লাহ, যে হক আদায় না করলে আপনি ইহকালে সঠিক পথে চলতে পারবেন না, পরকালে নাজাত পাবেন না। আপনি যত ভালো মানুষ থাকুন না কেন, আপনার নৈতিকতা এবং আপনার মূল্যবোধ অতক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ তা আঘাতপ্রাপ্ত না হয়, রিস্কের মধ্যে না আসে। যখন রিস্কের মোকাবেলা আপনি করবেন তখনই ওই নৈতিকতা টিকে থাকবে, স্রেফ আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্যের কারণে। বাপ আপনাকে জমি ফাঁকি দিয়েছে, আপনার ভাষায় বলছি, আপনি এখন বাপকে হত্যা করবেন, যদি বাপ অন্যায় করেছে, এক ভাইকে বেশি দিয়েছে, এক ভাইকে কম দিয়েছে, কিন্তু না, আল্লাহর বিধান, বাপকে হত্যা করা যাবে না, কারণ সাকাতুল ওয়ালাদে সাকাতুর রব, বাপের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, হাদিস আপনি জানেন, অতএব আপনি বাপের প্রতি হিংসাত্মক আচরণ করা থেকে বিরত হয়ে গেলেন। ভাইয়ের সঙ্গে ভাই দ্বন্দ্ব হয়েছে যে না ভাইকে আমি শাস্তি করব, কিন্তু শাস্তি করতে পারছেন না, কারণ ওটা তো আপনার একই মায়ের গর্ভের জন্ম দুটা ভাই, অতএব ভাইয়ের জন্য ভাই জীবন দেবে, ভাই যত ক্ষতি করুক ভাইয়ের আমি ক্ষতি করব না। আমার সামনে আদর্শ হাবিল কাবিলের আদর্শ পড়ে আছে, হাবিল বলছে ভাই কাবিল তুমি আমাকে মারবে কিন্তু আমি তোমাকে পাল্টা মার দিব না। এই তো আমাদের সামনে আদর্শ, কুন কা খায়রে ইবনাই আদম, সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশ্ব বিজেতা সেনাপতি বলা যায় তাকে, যিনি ইরাক বিজেতা সেনাপতি, কাদেসিয়ার বিখ্যাত বীর, তিনি একদিন বলছেন, হে আল্লাহর রসুল, আমার বাড়িতে যদি ডাকাত প্রবেশ করে তো আমি কি তখন তাকে অস্ত্র প্রয়োগ করব না? আল্লাহর রসুল জবাব দিচ্ছেন যে না, কুন কা খায়রে ইবনাই আদম, তখনও তুমি আদমের দুই ছেলের মধ্যে শ্রেষ্ঠ ছেলের মতো সুন্দর আচরণ করবে। কি বোঝা গেল? যে না, মানুষকে অহেতুক রক্তপাত করা যাবে না। এই হাদিস জানা আছে, অতএব আপনি কিন্তু ভাইকে মারতে গিয়েও নিজে ক্ষতি স্বীকার করেও কিন্তু ভাইকে বাধ্য ক্ষমা করে দিন, যে না, যেখানে আল্লাহর হুকুম আছে এটা, এটা আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর প্রতি আনুগত্য এসে গেল, ফলে আপনার মাধ্যমে একটা মানুষ বেঁচে গেল, একটা সমাজ উপকৃত হল। এই হকুল্লাহ যখন আদায় করতে গেলেন তখন কিন্তু আপনার মাধ্যমে একটা বিরাট উপকার হয়ে গেল সমাজের, কারণ আল্লাহ পাক বলছেন, মান আহিয়াহা ফাকান্নাহু আহয়া আন-নাস জামিয়া, যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল সে একটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। কোরআন আয়াত পরিষ্কার, কারণ একটা মানুষ যদি আপনার খুনের হাত থেকে বেঁচে যায় তাহলে ওই মানুষটা বাঁচলো, তার বংশ পরবর্তী যারা হয়তো সবাই কিন্তু দুনিয়াতে এসে গেল, আর আপনি ওকে মেরে ফেলে দিলে ওর বংশ সব ধ্বংস হয়ে গেল, কেউ দুনিয়াতে আসবে না। হকুল্লাহ, হকুল নফস, হকুল ইবাদ, তিনটা হক একত্রে আপনাকে নিয়ে সমাজে চলতে হয়। কোনটা কোনটার উপরে কখনো কখনো অগ্রাধিকার পায়। আল্লাহ রসুলের সামনে একদিন এক যুবক এসে বলছে, হে ছেলে, যুবক, হে রসুল, আমি জিহাদে যাব। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি আছে? মা আছে। আর কেউ আছে? নাই। আব্বা? নাই। ভাই? নাই। কে? আমি একা। ফা ফিহা ফা জাহিদ, যাও তোমার মায়ের খেদমতে জিহাদ করো। ওকে জিহাদ যাওয়ার অনুমোদন দিলেন না। এই হাদিসটা কি বোঝাচ্ছে? হকুল এবাদ তোমার জন্য এখন বড় ফরজ, ও জিহাদ করা বড় ফরজ নয়, কারণ তোমার মায়ের কেউ নাই, তুমি ছাড়া যাও মায়ের কোনো জিহাদ করো। ওহদের যুদ্ধ শুরু হয়েছে, ওই রাত্রিতে মোসাদ বিন উমাইর, ভুল হচ্ছে আমার, কি জানে ভুলে যাচ্ছি, তার বিয়ে হয়েছে, উনি বলেন, যাও তোমার জিহাদে যেতে তোমার ছুটি, গাসিলুল মালাকে বলে ওনাকে, তোমার ছুটি, যাও তোমাকে যুদ্ধ করতে হবে না, কারণ তুমি আজকে নতুন বিয়ে করেছ, আজকে রাত্রে তোমার স্ত্রীর কাছে থাকাটাই হলে বড় হক, এটা হকুল ইবাদ আদায় করতে হবে, হকুল্লাহ এখন থাক। কিন্তু যুদ্ধের বিপর্যয়কর অবস্থা, ঘরে বসে শুনতে পেয়েছে যে আল্লাহ রসুল দাঁত ভেঙেছে, মুসলমানদের পরাজয় অবশ্যম্ভাবী, এই কথা কানাদার সঙ্গে সঙ্গে ঘরে থাকে নাই, সোজা বেরিয়ে চলে গেছে ওই অবস্থাতেই, যে জিহাদ করে ওখানে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল পরে লাশ পেলেন, কোথায়? লাশটা মাটি থেকে এতটা উঁচু, গোসলের পানি দেখা যাচ্ছে, পানি পড়ছে, অথচ মানুষ কিন্তু উঁচু হয়ে আছে, কিন্তু তলে কোনো ঠেকা ঠোকা কিচ্ছু নাই, ব্যাপার কি? আল্লাহ নবী গেলেন, আরে তোমরা দেখো তো এই অবস্থা কেন, খবর দাও তোমার স্ত্রীর কাছে। কারণটা কি? স্ত্রীর কাছে খবর পাওয়া গেল যে, হে রসুল, আপনার নিষেধাজ্ঞা অমান্য করে আমার স্বামী ফরজ গোসল না করেই চলে গেছে জিহাদের ময়দানে। আল্লাহ নবী বললেন, কোন চিন্তার কারণ নাই, তোমার স্বামী জান্নাতি হয়েছে, জান্নাত থেকে ফেরেশতারা থেকে গোসল দিচ্ছে, চিন্তা করে হক আদায় করেছে, সে বান্দার হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে, জীবন চলে গেছে, সোজা জান্নাতে চলে গেছে। এই তো মানুষ, যে মানুষ তিনটা হক সমান মতো আদায় করতে পারে সে হল প্রকৃত মানুষ। হজের সফরে দেখলেন আল্লাহ রসুল মাথা সমানে একজন চুল কাটছে, কি হয়েছে তোমার মাথায়? হে রসুল, মাথা উকুন ভর্তি হয়ে গেছে, কিন্তু এখন তো ওই হজ বাকি আছে, নেড়া করার সময় হয়নি, তা আমি এখন কি করব, সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বললেন, একদম নেড়া করে ফেলো, কারণ এটা তোমার হক্কু নফস, তোমার মাথা, তুমি দেহ যদি আগে ঠিক না থাকে তুমি হজ করবা কি দিয়ে? দেখেন কত সুন্দর ব্যবস্থা ইসলামের। ওই জন্য যখন আমরা হজ করি, খেয়াল করে দেখবেন অনেক সময় নেড়া মাথায় বাড়ি আসে না, তার মানে কি, হজের শেষে মাথা নেড়া করতে হবে অথবা চুল খাটা করতে হবে। মহাল্লেকিনা ও মোকাসেরিনা, হয় হালাক করো অর্থাৎ নেড়া করো অথবা খাটা করো, এই নেড়া করার বিধান একটা কিন্তু ওই উকুনওয়ালা ওই লোকটার কারণে, ওর মাথা যদি উকুন না আসলকে তো হয়তো আল্লাহ নবী এটা বলতেন না। আগে তুমি আগে নিজের শরীর সাথে ঠিক করো, তারপরে ইবাদত করো। প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান এইভাবে আসছে। প্রচন্ড ক্ষুধায় রৌদ্রে সিয়াম রাখতে পারছে না, টলি পড়ে যাওয়ার তোমার অবস্থা হয়েছে, আল্লাহ রাসূল বললেন তুমি যাচ্ছ সফরে, সৌদি আরবের সফর আর বাংলাদেশে এসি কোচের সফর কি সমান নাকি? আগুন, রোদ তো পড়ে না আগুন পড়ে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, এই অবস্থা কেন? নাম বুঝি সা সা হবে, হেল রসুল সেহরি করার সুযোগ হয়নি, ঘুমিয়ে গেছিলাম, দেখি সকাল হয়ে গেছে, সারাদিন মাঠে কাজ করি পেটের জ্বালায়, সন্ধ্যায় এসে শুয়ে পড়েছি, এক ঘুমে ফজর হয়ে একবারে সকাল হয়ে গেছে, রাত্রি খাওয়াও হয়নি, সেহরিও হয়নি, কিছু হয়নি, কিন্তু সিয়াম ছাড়েনি, তাই দুপুরে একদম পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আল্লাহ নবী নির্দেশ দিলেন সেহরি অবশ্যই করবে, ইন্না ফিস সাহরি লাবারাকা, সাহরির মধ্যে বরকত আছে। ইহুদি নাসারদের সিয়ামে সেহরি ছিল না, ইসলামের সিয়ামে সেহরি জরুরি হয়ে গেল ওই ব্যক্তির ওই ঘটনার কারণে। পড়ে দেখুন সুরে বাকারা, সুরা নজুল পাবেন সেখানে, ওই কারণে সেহরি লাজমি হয়ে গেল, আগে কিন্তু সেহরি ছিল না, সেহরি না করার কারণে ওই লোকটা মরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। আল্লাহ নবী বলেন দেখো তুমি সিয়াম ভেঙে ফেলো, কাজা গরু পরে, এই কাজা করার বিধানও আগে শরীয়তে ছিল না, কাজা করার বিধানে সে গেল। হক্কুন নফস, আপনার সন্তান কাঁদতেছে, আপনি ক্ষুধার্ত, সন্তানও ক্ষুধার্ত, কোনটা আগে নেবেন? এটা কিন্তু দারুণ পরীক্ষা। আপনারা সেই ঘটনা জানেন যে তিনজন মানুষ যুবক একটা গুহার মধ্যে আটকে গেছিল, বড় পাথরে সে ঢেকে দিয়েছিল প্রচন্ড বর্ষার দিনে, সমস্ত শক্তি দিয়ে পাথর হটাইতে পারে নাই, সে তিনজন যুবক তিনটা নেকির কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল, পাথর সরে গেল। তার মধ্যে একটা ছিল এই, হে আল্লাহ আমি আমার মায়ের সেবা করতাম, সারাদিন মাঠে কাজ করে ছাগল পালন করে দুধ দহন করে বাড়িতে এনে সেই দুধ আমি সন্তানদের খাওয়াতাম, মাকে না খাইয়ে সন্তানদের কোনো খাওয়াতাম না, একদিন আমার আসতে অনেক রাত হয়েছে, দেখি বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, মাও আমার অপেক্ষা থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে, আমি এসে মায়ের মাথার কাছে দুধের ওই পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলাম, বাচ্চারা আমার পায়ের কাছে এসে কাঁদতে লাগলো, কিন্তু আমি বাচ্চাদের দেই নাই, কারণ আমি আগে মাকে খাওয়াবো তারপর বাচ্চাদের দিব। সকালবেলা মা ঘুম থেকে উঠে বলছে কিরে ছেলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, কখন এসছো? মা এসছে অনেক রাত্রে কিন্তু তোমার ঘুম ভাঙায়নি, ছেলে কিন্তু তামাম দিন কাজ করছে রাতেও ঘুমায়নি, খেয়াল করবেন, তোমার নাতিপুতিরা ওরাও খায়নি, কি ওরাও খায়নি? মা তোমাকে না খাইতে আমি বাচ্চা খাওয়াতে পারি না, তুমি আমাকে ছোটবেলা যে কোলে ভিটে আদর করে মানুষ করেছিলে, আমি বাচ্চার মহব্বতে বুঝি কত মহব্বত তুমি আমাকে করেছিলে, তো আগে তোমার হক তারপরে আমার বাচ্চার হক, তোমাকে না খাইয়ে আমি বাচ্চারা খাওয়াতে পারি না। হে আল্লাহ তোমার রসুলের হুকুম অনুযায়ী মায়ের হক আদায় করার জন্য যদি আমি সেই রাত্রিতে নিজের সন্তানের মহব্বতকে কোরবানি করে দিতে পারি, তুমি এই নেকির বিনিময়ে আজকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারো না? বলার সঙ্গে সঙ্গে পাথর সরে গেল, বেরিয়ে আসলো তিনজনে। প্রতিটি বিষয়ে আপনি খেয়াল করুন, হক্কলে বাঘ যুদ্ধের সৈন্য পিপাসা ছাতি ফেটে যাচ্ছে, পানি পানি পানি, ছুটি আসছে সাকি, পানি নিয়ে খাওয়া ভাই, পানি পান করো, পাশে থেকে আওয়াজ আসছে পানি পানি পানি, বলছে না আমার দরকার নেই, ওই ভাইকে দাও, সেখানে গিয়ে হাজির বাবা পানি খাও, আওয়াজ আসছে পানি পানি পানি, না আমার দরকার নেই ওকে দাও, চলে গেল সেখানে, গিয়ে দেখলো মারা গেছে, ফিরে আসলো আবার দ্বিতীয় জায়গায় মারা গেছে, ফিরে আসলে প্রথম জায়গায় মারা গেছে, তিনজনই শেষ, কারো ভাগ্যে পানি হয় নাই। দাঁড়িয়ে আসছে নির্বাক সাক্ষী, হায় হলো কি, পানি আমার সঙ্গে থাকলো, তিনজন মানুষ কারো ভাগ্যে পানি হলো না, কারণ তারা হককে নফসের আগে হককে লেবাদকে অগ্রাধিকার দিয়েছিল যে আমি পানি পান করব, আর একটা ভাই পানি বিহনে মারা যাবে, এটা হতে পারে না। আল্লাহ পাক তাদের পুরস্কৃত করেছেন, তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করেছেন। আসসাবিকুন আসসাবিকুন উলাইকুমুল মুকাররাবুন, এরাই হল আমার অগ্রবর্তী বান্দা, তারা আল্লাহ নৈকট্যশীল বান্দা, তার নিজের জীবনের চাইতে অন্যের জীবনকে বেশি ভালোবাসে, এরাই হল সত্যিকারের আমার নৈকট্যশীল বান্দা মুকাররাব। কয়জন আছে এরকম? মানুষের জীবন এরকম, নিজের চাইতে অন্যকে অগ্রাধিকার দেওয়ার মধ্যেই মানুষের জীবন নিহিত। আর যারা কেবল নিজের জীবনেই চিন্তা করে, অপর জীবন সম্পর্কে চিন্তাই করে না, তারা হলে নিকৃষ্ট ফেরাউনের চাইতে আরো খারাপ। পৃথিবীর ইতিহাস অসংখ্য সাক্ষ্য পাবেন আপনি, যেখানে নবী রাসূলদের তরিকা চলা মানুষগুলো এমনি করে মানুষের জন্য জীবন দিয়েছে, নিজের জন্য তারা কিছুই করেনি, এবং তারাই পৃথিবীর মহৎ মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই জান্নাতি মানুষ। আল্লাহ পাক তাদের জন্য এই সুসংবাদ শুনিয়েছেন। আজকের পৃথিবীতে এই তিনটা হক একত্রে নিয়ে চলার মতো লোকের সংখ্যা খুব কমে গেছে। মানুষ সবাই নিজেরটাকে নিয়ে বেশি ভাবে, অপরটা নিয়ে মোটেই ভাবতে চায় না। আর সে কারণেই আজকে বাংলাদেশে বলেন আর বিদেশেই বলেন, কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, আর যারা অসহায় মানুষ তার কিছুই পাচ্ছে না, অথচ তারাই আপনার ভাই, আমরাও তাদের ভাই, ভাইয়ে ভাইয়ে মহব্বত দিন দিন কমে যাচ্ছে। একটি মানুষের পাঁচটা ছেলে হতে পারে, সবাই তো সমান হয় না, কেউ গরিব কেউ ধনী। যে ধনী ছেলে তার কর্তব্য হল গরিব ছেলেকে এগিয়ে তোলা, তার ভাইটাকে টেনে তোলা। কোরআন পড়ুন, ওয়া আতাজাল কুরবা হাক্কাহু, হে মানুষ তুমি তোমার সবচেয়ে নিকটাত্মীয়র হক আদায় করো। আমরা সেটা করছি না, ফলে অশান্তি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি মানুষকে হত্যা করতে পারেন, ইল্লা বিল হক, যদি সে হক হয়, সে একটা মানুষের জীবন নিয়ে থাকে, তো একটা মানুষের জীবনের বিনিময়ে আপনি তাকে জীবন নিতে পারেন, বিনা কারণে তার জীবন নিতে পারেন না। জেনা ব্যবচারী যারা করে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে, কারণ সিরফ আল্লাহ দেখেছে এই বিষয়টি গোপন বিষয়। কিন্তু যে ব্যক্তি মানুষ হত্যা করে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত হত্যার বিনিময়ে হত্যা না করা হয়, কারণ ওটা বান্দার হক। একজন টাকা আপনি খেয়ানত করেছেন, ওই খেয়ানত যদি আপনি করেন, নিজে তুমি নিজে আপনি যতই হজ করুন সালাত আদায় করুন কোনো কাজে লাগবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। জানাজা দাঁড়িয়ে গেছে, আল্লাহ রসুলকে ডাকা হচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে বলছেন এনার কি কোন ঋণ আছে, অর্থাৎ হক্কুল ইবাদ আছে বাকি? হ্যাঁ আছে হে রসুল, যদি থাকে আমি এর জানাজা পড়ব না। হযরত আলী এসে বললেন, হে আল্লাহ রসুল, এনার ঋণ পরিশোধের দায়িত্ব আমি গ্রহণ করলাম। এবার আল্লাহ রসুল বললেন, ঠিক আছে আমি তাহলে জানাজা পড়লাম। হক্কুল ইবাদ যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর রসুল জানাজা পর্যন্ত পড়েন নাই, অথচ আপনি কিন্তু মাশাআল্লাহ ভালো মুসল্লি, আপনি হাজি, আপনি উমরাকারী, আপনি দানশীল, আপনি আলেম, আপনি সবই, কিন্তু হক্কুল ইবাদ নষ্ট করেছেন। পাঁচ টাকা হোক, ওই হক্কুল ইবাদ আগে পূরণ করতে হবে। এবার আসেন কিয়ামতের মাঠে চলে যাই, আল্লাহ রসুল একদিন বলছেন সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে, মাল মুফলিস ইয়াওমা কিয়ামা, এই বলতো মাল মুফলিস, মুফলিসটা কারা বলতো, নিঃস্ব কারা? তো সাহাবায়ে কিরাম বললেন, মাল্লা মাল আলাহু ওয়ালা দিনার, যার টাকা পয়সা নেই, স্বর্ণ মুদ্রা নেই, কিছুই নেই, ওটি তো নিঃস্ব। আল্লাহ রসুল বললেন, না তোমরা ভুল ব্যাখ্যা দিচ্ছ, যার কিছু নেই সে নিঃস্ব কে বলেছে? যার স্বাস্থ্য আছে সুন্দর সেই তো সবচেয়ে বড় ধনী। যে রুগী কোটিপতি কি লাভ তার, খেতে পায় না, এরকম আছে না বহুল, খালি খানা পিনা রেডি করে, আপনি খান বল বাবা আমার সমস্যা, কি সমস্যা, গ্যাস্ট্রিক, বুকে রিং পরানো, পেট কাটা, খাওয়ার তৌফিক আল্লাহ দেয় নেই, খালি মানুষের টাকা মেরে খাইছে, আল্লাহ তৌফিক দেবে নাকি? খালি তৈরি করে নিজে খেতে পারে না, এটা গরিব, অল্প খায়, কচুর পাতা দিয়ে রান্না করে ভাত খায়, কচুর পাতা খায়, লাউ দিয়ে ভাত খায়, পান্তা তাও পায় না, পান্তার আমানি খায়, তাতেই তার স্বাস্থ্য এত জোরালো, আপনার জমিনে কামলা খাটে তার কিছুই হয় না, আপনার বিল্ডিং এর ইট ভাঙে তার কিছুই হয় না। আপনাকে যদি বলা হয় আপনার বিল্ডিং এর ইট আপনি এক ঘন্টা ভাঙুন তো, নিঃসন্দেহে আপনি পারবেন না, আপনার ছেলেও পারবে না। যে ভেঙে দিচ্ছে, যে আপনার বিল্ডিং গড়ে দিচ্ছে, যে মিস্ত্রি যে জোগাড়িগুলো, ওদের মজুরি দিচ্ছেন কত? ডেভেলিং 200 টাকা, কিন্তু ওদের শ্রমের বিনিময়ে আপনার বিল্ডিং তৈরি হচ্ছে, আপনি তার প্রতি রহম করলেন না, বড় রহম করছেন আপনার ওই আরেকজন কোটিপতিকে খাতির করলেন। এই গরিবের নিঃশ্বাস আল্লাহর কাছে বলে দিচ্ছে, হে আল্লাহ এই লোকটা জালেম, আমি এত কষ্ট করলাম আমার টাকাটা দিল না, বললো কালকে এসো। মনে রাখবেন, মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মজলুম যখনই দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়। অতএব সাবধান থাকবে, হক্কুল ইবাদত আদায় করতে হবে। আল্লাহ রসুল বললেন, শুনে রাখো, একজন লোক এসেছে কেয়ামতের মাঠে আল্লাহ রসুলের আল্লাহর সামনে, আল্লাহ পাক তার বিচার করবেন, সে নিঃসন্দেহে জান্নাত পাবে, কারণ প্রতি বছর হজ করেছে, উমরা করেছে, বহু টাকা দান করেছে, দানবীর খেতাব পেয়েছে, বড় বড় মাদ্রাসার বিল্ডিং করে দিয়েছে, টাকার তার কোনো অভাব নাই, দানের অভাব নাই, হাতের হাত লম্বা, সবই দিক দিয়ে সব ঠিক আছে, সালাত ফরজ নয় শুধু, নফল সালাত আদায় অভ্যস্ত, সে সবই ভালো। এবারে আল্লাহ পাক বিচার বসাচ্ছেন, হে ময়দানের উপস্থিত জনগণের মধ্যে এই ব্যক্তির উপরে কারোর কি কোনো পাওনা আছে? শুরু হয়ে গেল এক এক করে আসা। একজন সে বললে, হে আল্লাহ রসুল, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে বড় শক্তিশালী পাওয়ারফুল ম্যান ছিল, আমাকে অমুক দিন গালি দিয়েছিল, আমি গালির প্রতিশোধ নিতে পারি নাই, তুমি তো আল্লাহ বান্দার উপর জুলুম করো না, আমাকে সে দুনিয়ার সেই প্রতিশোধ আজকে আমি তোমার কাছে কামনা করছি। সেদিন সে আমার মানহানি ঘটিয়েছিল, আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, ইলেকট্রনিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে আমার বিরুদ্ধে আজেবাজে অপবাদ দিয়ে ছড়িয়েছিল, আমার কাছে কিছুই ছিল না, আমি অসহায়ভাবে স্রেফ জুলুম সহ্য করেছি, আজকে আল্লাহ তুমি এর বিচার করো। কি বিচার হবে? ওই আলেমের, ওই আবেদের, ওই হাজি সাহেবের পাহাড় প্রমাণ আমল নামা থেকে আল্লাহ সব টান দিয়ে নিয়ে ওই ব্যক্তিকে দিবেন, এটাই হল তোমার দুনিয়াতে অপবাদের প্রতি ফল। চলে গেল। আরেকজন লোক এসে বলে, হে আল্লাহ রসুল, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে মেরেছিল, আমি দুর্বল ছিলাম, মারির প্রতিশোধ নিতে পারি নাই, তিনি রাজনৈতিক শক্তিতে বলিয়াম, তিনি জনশক্তিতে বলিয়াম, তিনি দলীয় শক্তিতে বলিয়ান, আমার কিছুই ছিল না, তুমি প্রতিশোধ দাও। বাস ওই ব্যক্তির আমলনামা থেকে আবার একবার সব কেটে নিয়ে এখানে দিয়ে দেওয়া হল। এমনি করে একটা পর একটা আসতে শুরু হল, এমন অবস্থা দাঁড়াল যে ওই নেককার মানুষের পাহাড় প্রমাণ নেকি সব খালি হয়ে গেল, কিন্তু লোক আসতেই আছে, হে আল্লাহ ওই ব্যক্তি আমার জমি ফাঁকি দিয়েছে, মিথ্যা দলিল করে নিয়ে সাব রেজিস্ট্রারকে ঘুষ দিয়ে আমার বাপ দাদার 14 পুরুষের জমি সে নিজের জমি হিসেবে লিখে নিয়েছে, আমার মামলা করার ক্ষমতা ছিল না, জমি পেলাম না। অথচ হাদিস তাকে শুনিয়েছিলাম, মান আখাযা আরদান, যে ব্যক্তি দুনিয়াতে একজনের 1 বিঘা জমি জুলুম করে নিল, কেয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। হাদিস তাকে শোনানো হয়েছিল, ওই ব্যক্তি যে ব্যক্তি খেয়ানত করেছিল, খেয়ানতের কারণে গুনাহের বোঝা ঘাড়ে করে নিয়ে সে কেয়ামতের মাঠে উঠবে। যারা নেতা ছিল দুনিয়াতে, যে নেতা খেয়ানত করেছে নেতৃত্বের, সেই নেতার পিঠে একটা করে ঝান্ডা খাড়া করে দেওয়া হবে কেয়ামতের মাঠে। এ সভাপতি ছিল জেলার, এ ছিল কেন্দ্রীয় সভাপতি, অথচ সে তার হক আদায় করেনি, খায়েন খেয়ানতকারীদের পিছনে একটা করে ঝান্ডা খাড়া করানো হবে। এসব হাদিস সে জানত, এর পরেও সে অন্যায় করেছে, হে আল্লাহ তুমি বিচার করো, ব্যাস আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, তার সমস্ত আমল নিয়ে নেওয়া হবে, শূন্য হবে। এখন কি হবে? আর কি নেবে? এবার আল্লাহ করবেন কি? প্রত্যেকের তো কিছু কিছু নেক আমল তো থাকেই। বাদীর নেক আমল, এই বাদীর যে গুনাহগুলো, এইগুলো এবার বিবাদের ঘাড়ে আমল নামায় দিয়ে দেওয়া হবে। যে হাজি সাহেব গেছিল নেকির পাহাড় নিয়ে, তা পাহাড় তো খালি হয়ে গেল, এবার বাদীর নেকি বাদীর গুনাহগুলো এই বিবাদের ঘাড়ে চাপানো হবে। ফলে একসময় হলো কি, বাদী গুনাহ শূন্য হয়ে গেল, বিবাদী গুনাহে পূর্ণ হয়ে গেল, এবার বাদী জান্নাতে চলে গেল, বিবাদী জাহান্নামে চলে গেল। অথচ বিবাদী এসেছিল হাজি হয়ে, আলেম হয়ে, নেকির পাহাড় নিয়ে, শূন্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন এইটাই হলো সবচেয়ে বড় মুফলেস বা নিঃস্ব, যে এত কিছু নিয়ে যাওয়ার পরে সে কিছুই পেল না। অতএব যারা হক নষ্ট করেছে, বান্দার হক যারা নষ্ট করে, অধিকাংশ ভাইদের মুসলিম ভাইরা মনে রাখবেন, আপনাদের যারা বাপ মা চলে গেছে দুনিয়া থেকে, তাদের রেখে যাওয়া সম্পত্তি আপনারা কি সঠিকভাবে আপনাদের ছোট ভাইকে বা বোনকে বা যারা পাওনাদার আছে, কি বলে ওটাকে, শরিক, তাদেরকে কি দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, এখনই মৃত্যুর আগে দেওয়ার চেষ্টা করুন। বোনকে না দিয়ে, মেয়েকে না দিয়ে, কারণ মেয়েরা কখনো বাপের বাড়িতে এসে ঝগড়া করে না যে আমার সম্পত্তি দাও। কারণ এদের সাথে ট্র্যাডিশন আছে, মেয়েরা মনে করে যদি ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে নি, তো ভাইয়ের সঙ্গে সম্পর্ক কাটা হয়ে যাবে। এরকম একটা ট্র্যাডিশন, এদের ধারণা চালু আছে, এটা অত্যন্ত নোংরা ধারণা। বাপের মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পত্তি ভাই বোন যে যা আছে সবার সমান ভাবে ভাগ করে দেওয়াটা অন্ততপক্ষে বড় ভাইদের প্রধান দায়িত্ব হলো। এটা যদি এটা না করি, আপনি যতই হজ করেন আর উমরা করেন, ওই হক্কুল্লাহ দিয়ে হক্কুল এবাদ কিন্তু পূর্ণ হবে না। হক্কুল এবাদ পূর্ণ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে ছাড়বে না। কিয়ামতের এই বিচারের দৃশ্যটা একটু মনে রাখবেন, যদি মনে থাকে ইনশাআল্লাহ সেদিন আমরা হয়তো মুক্তি পাব। যদি দুনিয়াতে কিছু শরীর ফাঁকি দিয়ে মৃত্যু হয়ে যায়, দুনিয়ার লোক কিন্তু কেউ আপনাকে লড়াই করবে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামি লিল আবিদ, আল্লাহ কশ্চিন করে বান্দার উপরে জুলুম করেন না। হক্কুন নফস, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, তিনটা হক পরিপূর্ণরূপে আদায় করার চেষ্টা করুন। সালাত আদায় করবেন না, হক্কুল্লাহ আদায় হবে না। সিয়াম পালন করবেন না, হক্কুল্লাহ আদায় হবে না। আপনি নফল ইবাদত করবেন না, হক্কুল্লাহ আদায় হবে না। আপনি নিজে কষ্ট দিচ্ছেন, না খেয়ে খেয়ে থাকছেন, হয়তো অন্যায় ভাবে হক্কুন নফস নষ্ট করছেন। লে জাসাদিক আলাইকে হাক্কুন ওয়ালে আইনেক আলাইকে হাক্কুন, আপনার চোখের হক আছে, দেহের হক আছে, অর্থাৎ আপনাকে অবশ্যই ঘুমাতে হবে, আপনার দেহের হক অবশ্যই আদায় করতে হবে। এটা যদি না করেন, আপনি হক্কুন নফস থেকে আল্লাহর কাছে ধরা পড়বেন। আপনি হক্কুন নফস আদায় করেননি, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে কইবে, তোলা আল্লাহ এই বেচারা আমাকে ঘুমাতে দেয়নি, তোমার চোখের হক আদায় করেনি, আপনি রাত্রি সারা রাত জেগে আছেন কেন? একটা টাইম করুন, আপনাকে আপনার ঘুমাতে হবে। প্রতিটি বিষয়ে যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর, জীবনটা হবে সুষম, সুবিন্যস্ত, এবং এর বিনিময়ে আমাদের এবাদত এবং দুনিয়া এবং আখেরাত সবই সুন্দর হবে। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহাক হয়তো আমাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করবেন। আল্লাহাক আমাদের সবাইকে যেন মুক্তি দান করেন এবং তিনটা হক আদায় করে মৃত্যুবরণ তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، آمين. واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، آمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.